আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্সে আমরা আলোচনা করব, সামনেই আমরা জানছেন যে আমরা এমন একটি মাসে এসেছি যে মাসের প্রথম দশটি দিনগুলি বা দশটি দিন বছরের সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। এই দশটা দিন বছরের সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। এই দিনগুলির বিভিন্ন আমল আছে, তকবীর পাঠ, তারপর রোজা আছে, বিশেষ করে আরাফার রোজা আছে। আরাফার রোজা যদি কেউ রাখে তার ফজিলত কি? দুই বছরের গোনা মাফ হয়ে যাবে। আল্লাহ আকবার, দু বছরের গোনা মাফ হয়ে যাবে। আর বিশেষ আমল আছে দশ তারিখে, সেই দশ তারিখে হাজি ওয়াহাজি সবারই জন্য একটা কাজ আছে, সেটা কি? কোরবানি করা। কোরবানি করা একটা ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এইভাবে কোরবানি করা একটা ইবাদত। এবার ওয়াজেব কি না, ওয়াজেব হওয়ার দলিল আছে। যার কোরবানি দেওয়ার ক্ষমতা আছে, কোরবানি না করলে আমার ঈদগাহে যেন না আসে, এ হচ্ছে ওয়াজেব হওয়ার দলিল। কিন্তু ওয়াজেবের যদি সারেফ থাকে, তার মানে ওয়াজেবকে রহিতকারী যদি কোনো হাদিস থাকে, কোনো নির্দেশ থাকে, তখন সেটা ওয়াজিব থাকে না। ওলামারা বলছেন, মানে দ্বিতীয় একটা মত আর কি, যে কোরবানি করা ওয়াজিব নয়। যার ক্ষমতা আছে দেবে, দিলে পরে কি হবে? সওয়াব হবে, আর না দিলে গুনাহ হবে না। তো সারেফটা কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي, যখন তোমরা কোরবানির চাঁদ দেখবে, মানে জিলহজ মাসের চাঁদ দেখবে, এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখবে, ইচ্ছা করবে, তাহলে এখানে ইচ্ছা জিনিসটা কি হলো? ঐচ্ছিক, আবশ্যিক নয়। এই হাদিস থেকে প্রমাণ হয় যে কোরবানি করা হচ্ছে ঐচ্ছিক এবং আবশ্যিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং তোমাদের মধ্যে কেউ কোরবানির ইচ্ছা করবে তাহলে সে যেন কোরবানি জবাই করা না পর্যন্ত কি না করে, নিজের নখ চুল ইত্যাদি না কাটে। তারপর কোরবানি করার জন্য নিসাব হওয়া শর্ত না। নিসাব যে শর্ত লাগায়, নিসাব কি? নিসাব পরিমাণ হচ্ছে আপনার 7.5 ভরি স্বর্ণ হতে হবে বা তার মূল্য থাকতে হবে, তবে আপনার উপরে কোরবানি, যারা বলছে ওয়াজেব ওয়াজেব, কিন্তু না, নিসাব শর্ত না। তার থেকে কম টাকা আছে কিন্তু একটা ছাগল আপনি কিনতে পারবেন। একটা ছাগলের কত দাম? আমাদের দেশে ছোট ছাগলও দেওয়া যায়, এ নয় যে বড় তাজা পুরো বিশাল খাসি দিতে হবে, তা না। সুতরাং ছোট ছাগল কিনেও আপনি কোরবানি দিতে পারেন, আপনার নিসাব থাক আর না থাক। কোরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য না। ঘরে ছাগল আছে দেবে না, কি দেবে? এক ভাগ গরু দেবে বা ছাগল দেবে, কিন্তু এক ভাগ গরুও দিতে হবে। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য না, ছেলেরা খাবে, বিয়াই বাড়ি আছে, পাঠাতে হবে, তাই না? তো এসব নিয়তে যদি কেউ কোরবানি করে, তাতে কোরবানি হবে না, তাদের গোশত খাওয়া হবে। তো এইভাবে বহু মশলা আছে কোরবানির। আমরা বিশেষ কয়েকটি মশলা, এখন সোশ্যাল মিডিয়াতে গরম গরম চলছে, আমরা সেই নিয়ে কিছু আলোচনা করব এবং সঠিক জিনিসটা বলার চেষ্টা করব, যদিও হয়তো অনেকের কাছে সেটা সঠিক নাও হতে পারে বা ঠিক হতে পারে। প্রথম মশলা হল যে ভাগা কোরবানি চলবে না চলবে না, সাত ভাগের কোরবানি চলবে না চলবে না। এক শ্রেণীর ওলামা বলছেন যে সাত ভাগের কোরবানি সফরে চলবে, ঘরে চলবে না। কিন্তু আমরা জানি নামাজ সফরে আলাদা, ঘরে আলাদা আছে, রোজা সফরে আলাদা, ঘরে আলাদা সিস্টেম আছে। কোরবানির সিস্টেমের ব্যাপারে আমরা জানি না যে ঘরে আলাদা আর সফরে আলাদা, রিয়াজে আলাদা আর মক্কায় আলাদা, মক্কায় আলাদা আর মদিনায় আলাদা। আমরা হাদিস কোরআনের বিধান জানি না। সফরের কথা উল্লেখ এসেছে, সেটা যেহেতু মক্কার সফর, হজের সফর, তাই সেখানে সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস বলেছেন আমরা সফরে ছিলাম, আর সেই সফর কিসের সফর? হজের সফর। তো হজের তো কোরবানি আছে, তো একই কোরবানির নিয়ম সব জায়গাতেই। এখন তারা বলছেন যে এমন কোন হাদিস পেশ করুন যাতে সফরের উল্লেখ নেই। তো এরকম নয় যে আমাদেরকে মানে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ করতে দরকার নেই, এত অত বেশি দরকার নেই। প্রথমেই বললাম কোরবানি খুব মানে বাড়াবাড়ি করা ঠিক না, একটা শূন্য জিনিসকে নিয়ে এত টানাটানি, এত বাড়াবাড়ি করা ঠিক না। আসলে এই জিনিসটা আমরা জানি আনুষ্ঠানিক একটা পরব, যে পরবে মানুষ আনন্দ করে খেয়ে দিয়ে, তার জন্য বেনামাজি পর্যন্ত কোরবানি দেওয়ার জন্য পেরেশান, ঋণ আছে, ঋণ পরিশোধ করবে না, কোরবানি দিতেই হবে। এই নিয়ে এই মশলা নিয়ে বেশি বাড়াবাড়ি। যাই হোক, যেটা আমরা মনে করি যে গরুতে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে সফরে এবং বাড়িতে সব সময়ে। আচ্ছা, ইবনে আব্বাসের যে হাদিস সেটা আছে তিরমিজি ইবনে মাজাতে, কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল-আদহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ ওয়া ফিল জুজুরি আশরা। আমরা সফরে ছিলাম আর কোরবানি এলো, তো আমরা গরুতে সাতজন শরীক হলাম আর উঁটে দশজন শরীক হলাম। অনেকে এই হাদিস থেকে মনে করতে পারেন যে ভাগাভাগি ব্যাপারটা কেবল সফরের, কিন্তু উক্ত হাদিসে ঘটনা বর্ণনা করা হয়েছে, কোন শর্ত বর্ণনা করা হয়নি। তাছাড়া ইবনে আব্বাসের ওই ঘটনা কোন আম সফরের ছিল না, বরং তা ছিল হজ সফরের, অর্থাৎ মক্কার কোরবানি। যেহেতু ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানির সফরে ছিলেন কেবল বিদায়ী হজ্জে, ইতিপূর্বে তিনি নিজেও পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন, কে? ইবনে আব্বাস। অতঃপর তিনি কোন যুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হননি, কারণ তিনি সাবালক ছিলেন না। তাহলে এটা কিসের সফর হলো? হজের সফর। আর মক্কার কোরবানি যা, মদিনার কোরবানিও তাই, আলাদা করে কোরবানির বিধান বর্ণনা হয়নি। সুতরাং ওই হাদিসে সফরের কথা কোনো সাধারণ সফর বা মুসাফিরের কথা নয়, ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরের কোরবানির বিধান, আর ওই বিধানই গৃহবাসীর। ইবনে হাজম বলেছেন ওয়াকাদ আবাহা লাইসুল ইশতিরাক ফিল উদহিয়্যা ফিস সাফার ওয়া হাযা তাখসীসুন লা মানা লাহু আইদান। অনেকে মনে করছেন যে এক শ্রেণীর আলেম তারা নিজেরা মুজতাহেদ হয়ে এই মশলা বের করেছেন যে ঘরে কোরবানি ভাগাভাগি হবে না, আর ওয়ালা তাকুল বিকাউলিন লাইসা লাকা ফীহি বিইমাম। আমরা আম একটা কায়দা জানি, এমন কথা বলো না যে কথার তোমার ইমাম নেই, মানে কোনো আলেম বলেনি, তুমি নিজে থেকে একটা এমন একটা কথা আনলে যে কোনো আলেমই আগে বলেনি, কোনো ইমামই বলেননি। কিন্তু ঘরে থেকে মানে সফরে থাকলে ভাগাভাগি করা হবে, এ কথা ইমাম লায়েস বলেছেন, ইমাম লায়েস বলেছেন। কিন্তু ইবনে হাজম বলছেন যে এর নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না যে সফরেই ভাগাভাগি করা যাবে, ঘরে থাকতে করা যাবে না, এমন নির্দিষ্টকরণের কোনো অর্থ নেই। মহল্লা সাত খণ্ড 381 পৃষ্ঠায় কথাটা আছে। স্বগৃহে বাস করে সাধারণ কোরবানিতে ভাগাভাগি দলিল নিয়ে আলী অথবা হাসান বিন আলীর হাদিস উল্লেখ করা যায়, শোনেন হাদিস যেখানে সফরের কথা নেই। আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নালবাসা আজওয়াদ মা নাজিদ ওয়ান নাতাতাইয়াবা বিআজওয়াদি মা নাজিদ ওয়ান নুদাহিয়া বিআসমানা আও বিআসমানে মা নাজিদ আল বাকারাতু আন সাবআহ ওয়াল জুজুরু আন আশরাহ وأن نظهر التكبير وعلينا السكينة والوقار। বিশাল একটা হাদিস হযরত আলী কিংবা হাসান থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে, দেখেন এখানে সফরের কথা আছে কিনা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে কুরবানির দিনে আমরা যেন যথাসাধ্য সবচেয়ে সুন্দর পোশাক পরি, যথাসাধ্য সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করি, যথাসাধ্য সবচেয়ে মোটা তাজা কোরবানি দিই গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 10 জনের পক্ষ থেকে, আর আমরা যেন তকবীর সশব্দে বলি এবং প্রশান্তি ও ভদ্রতা বজায় রাখি। এখানে সফরের কথা আছে, এখানে ঈদের দিনের কথা বলা হয়েছে, তাই না? সবচেয়ে সুন্দর পোশাক পরি, সবচেয়ে সুগন্ধি ভালো সুযোগ সুগন্ধি ব্যবহার করি। এটা কিসের দিন? ঈদের দিন। এটা মক্কার কথা না, হজেরও কথা নয়। হজে কি হজের কথা এখানে বলা হয়নি, মোট কথা সফরের কথা এখানে নেই। তাবারানির কাবির, হাকিম, তাহাওয়ি, সোহাবুল ইমান, বাইহাকি 3 খণ্ড 342 এবং আরো সবই হাওলা আছে। হাদিসটির ব্যাপারে হাকিম ও জাহাবি বলেছেন, বর্ণনাকারী ইসহাক বিন বজরাজ অজ্ঞাত পরিচয় না হলে হাদিসটি সহি বলে সাব্যস্ত করতাম। আল্লামা আলমানি বলেন, উক্ত বর্ণনাকারী অজ্ঞাত পরিচয় নয়, যেহেতু আজদি তার পরিচয় দিয়ে তাকে দুর্বল বলেছেন এবং ইবনে হিব্বান তাকে সেকা তাবিন উল্লেখ করেছেন। আই আলমানি এটাকে জহীফ বলেননি, তামামুল মিন্নাতে 346 পৃষ্ঠায় আছে। আরো হাদিস উল্লেখ করা যায় যাতে সফরের উল্লেখ নেই। তাহলে বোঝা গেল যে একটা মশলা যে আমরা ঘরে থেকেও ঘরে বসেও গরুতে ভাগাভাগি কোরবানি দিতে পারি, তবে ভাগে কোরবানি দেওয়া ভালো না একটা গোটা দেওয়া ভালো? এটা সবাই জানে, ভাগে দেওয়ার চাইতে একটা গোটা দেওয়াই ভালো। 7 ভাগের 1 ভাগ গরু দেওয়া ভালো না একটা ছাগল দেওয়া ভালো? এ সবাই বলতে পারবে, একটা গোটা জান দেওয়া নিশ্চয়ই ভালো। ব্যাস, দ্বিতীয় আর একটা মশলা, এখন যদি ভাগাভাগি জায়েজ হয় হুজুর, তাহলে একটা গরুতে কি 7 ভাগই হতে হবে নাকি সেই গরুতে 6 ভাগ 5 ভাগ 4 ভাগ 3 ভাগ 2 ভাগও করা যায়? একটা গরুকে 2 ভাগে ভাগ করলাম আমি আর আপনি, হবে না? হবে না, নাকি 7 ভাগই করতে হবে যেহেতু হাদিসে আছে? অনেকে বলছে এ তো 6 ভাগের কথা নেই, 2 ভাগের কথা নেই, 3 ভাগের কথা নেই, 7 ভাগের কথা, 7 ভাগই করতে হবে। মুশকিল হচ্ছে যে কোনো কোনো মানুষ হাদিসের বাহ্যিক শব্দ দেখে এইভাবে বলে থাকে, কিন্তু ওলামারা অন্য কিছু বলছেন। কোরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গরু কোরবানিতে 7 ব্যক্তি অংশ নিতে পারবে, অনুরূপ সফরে বা হজে থাকলেও ভাগাভাগি করা চলবে। অবশ্য 1/7 ভাগ থেকে কম দেওয়া চলবে না। আপনি বলবেন 8 ভাগের 1 ভাগ চলবে? না, 7 ভাগের 1 ভাগ চলবে। এবার বেশি দেওয়া চলবে কি না, তবে 1/7 ভাগের বেশি দিতে পারে, যেমন একটি গরুতে 2, 3, 4, 5 বা 6 জনও সমানভাবে অথবা কম বেশি ভাগ নিয়ে অংশগ্রহণ করতে পারে। কিরকম? মনে করুন আমি আর আপনি কোরবানি দেবো, তা আমি 5 ভাগ আপনি 2 ভাগ, চলবে চলবে না? সমস্যা নেই। আমি 6 ভাগ আপনি 1 ভাগ, আমি 3 ভাগ আপনি 4 ভাগ, এতে সমস্যা আছে? ওলামারা বলছেন কোনো সমস্যা নেই। সুতরাং কেউ অর্ধেক, কেউ তৃতীয়াংশ, কেউ 1/6 ভাগ কোরবানি দিতে পারে। একটি গরুতে যদি 7 জনের শরীক হওয়া বৈধ হয়, তাহলে তার থেকে আরো কম জনের শরীক হওয়া অধিক রূপে বৈধ হবে, আর যেটুকু বেশি দেবে সেটুকু তাদের তরফ থেকে নফল হবে। যেটুকু ভাগ সে বেশি দিল তার তরফ থেকে নফল হবে। যেমন যার একটা ছাগল দিলে চলতো, সে যদি একটা গরু অথবা উট দেয় তাহলে তার তরফ থেকে তা নিশ্চয়ই নফল গণ্য হবে। আপনার ঘরে গরু আছে কিংবা আপনার ক্ষমতা আছে, একটা গরু দিলে যথেষ্ট, তাই না? আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু আপনি যদি 3টে গরু দেন, সমস্যা আছে? সমস্যা নেই। তবে হইতে হবে কার জন্য? এই বড় বড় খান খাওয়ার জন্য না, বা বুঝতেই পারছেন নাম নেওয়ার জন্য না। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, ওয়াইদা কানু আকাল্লা মিন সাবা আজজাত আনহুম ওয়া হুম মুতাতাউউনা বিল ফাযল কামা তুজজিউ আল জুজুরুল বাঈর আম্মান লাযামাতহু শাত ওয়া ইয়াকুনু মুতাতাউউআন বি ফাযলিহা আনিশ শাত। শরীক যদি 7 জন অপেক্ষা কম হয় তাহলেও তা যথেষ্ট, অতিরিক্ত ভাগ দিয়ে তারা নফল করে, নফল মানে ইবাদতটা হবে আর কি। যেমন যাকে ছাগল দিতে হবে সে যদি উট দেয় তাহলে তাও যথেষ্ট হবে, আর ছাগল থেকে যা বেশি তা নফল গণ্য হবে। কাসানি বলছেন, ওয়ালা শাক্কা ফি জাওয়াজে বাদনাতিন আও বাকারাতিন আও আকাল মিন সাবা বিআন ইশতারাকা ইসনান আও সালাসা আও আরবা আও খামসা আও সিত্তা ফি বাদনাতিন আও বাকারা ফাইন্নাহু লাম্মা জাযা আস-সুবউ ফাজিয়াদাতু আওলা وسواء اتفقت الانصبا في القدر او اختلف بان يكون لاحدهم النصف وللاخر الثلث وللاخر السدس بعد ان لا ينقص عن السبع. এতে কোনো সন্দেহ নেই যে গরু কিংবা উট সাতজনের কম ব্যক্তির তরফ থেকে কোরবানি বৈধ, যেমন একটি গরু বা উটে দুই তিন চার বা পাঁচ ছ জন শরিক হতে পারে, যেহেতু যখন সাত ভাগের এক ভাগ কোরবানি বৈধ তখন তার বেশি অধিক রূপে বৈধ, চাহে তাদের সকলের অংশ একই রকম হোক অথবা ভিন্ন রকম, যেমন কারো অর্ধেক, কারো তিন ভাগের এক ভাগ এবং কারো ছয় ভাগের এক ভাগ, অবশ্য সাত ভাগের এক ভাগ থেকে যেন কম না হয়। এবারে এ কথা আমরা নিশ্চয়ই জানি যে মেষ, মেষ মানে কি? মেষ মানে দুঃখের বিষয়, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি মেষ মানে অনেকে মহিষ মনে করছে, বাঙালি তো সবসময় বাংলা বোঝে না, ধূসর রং লেখা আছে, ধূসর রং বুঝে, ধূসর রং আবার কেমন বাঙালি, বাংলা সবাই বোঝে না, সে কথা ঠিকই, সবাই ভালো শিক্ষিত না অর্ধশিক্ষিত। মেষ মানে কি? হ্যাঁ, মেষ মানে ভেড়া, আর মহিষ নয়, ছাগলও নয়, বুঝতে পাচ্ছেন তো? মেষ বা ছাগ, ছাগ মানে ছাগল, ভাগাভাগি বৈধ নয়, তবে তার স্বভাবে একাধিক ব্যক্তিকে শরীক করা যাবে, একটা ছাগলে ভাগাভাগি হবে না। কিন্তু আপনি যদি চান আপনার বাড়িতে মনে করুন সাতটা ভাই, তো আপনার সাতটা ভাই ওই মেষে শরীক বা ছাগলে শরীক হবেন, সাতজনই শরীক হবেন, মানে তার মালিকানায় শরিক হয়ে কোরবানি দেবেন হবে না। কিন্তু যদি ফ্যামিলির তরফ থেকে একজন কোরবানি দিয়ে বলে এটা আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে স্বভাবে যদি শরিক করেন, তাহলে 700 জনও শরিক হতে পারবে। ব্যাপারটা বুঝে এলো? নিয়তে স্বভাবে সামিল করে নেবে যথেষ্ট হবে, কিন্তু ভাগাভাগি হবে না। সুতরাং একটি পরিবারের তরফ থেকে মাত্র একটি মেষ বা ছাগ যথেষ্ট, তাতে সেই পরিবারের লোক সংখ্যা যতই হোক না কেন। কিন্তু উট বা গরুর এক সপ্তমাংশ একটি পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে কি? এবার আমি যে একটা ছাগল দিলাম না, ওই দামে এক ভাগ কোরবানি দিলাম, গরুর এক সাত ভাগের এক ভাগ কোরবানি দিলাম, তো এই এক ভাগটা আমার পরিবারের যতই লোক থাক, সাতজন কি তারও বেশি লোক থাক, সবার জন্য যথেষ্ট হবে না একজনের জন্য যথেষ্ট হবে? এতেও মতভেদ আছে, এতেও বলা মারা মতভেদ করেছেন, বলছেন না সাত ভাগের এক ভাগ একটা লোকের জন্য যথেষ্ট হবে। কিন্তু এ নিয়ে ওনের মধ্যে মতভেদ রয়েছে, কেউ বলেন যথেষ্ট নয়, কারণ তাতে সাতজনের অধিক ব্যক্তি শরিক হওয়া বৈধ নয়, তাছাড়া পরিবারের তরফ থেকে একটি পূর্ণ দম দিতে হবে, আর সাত ভাগের এক ভাগ পূর্ণ দম নয়, অতএব এক ভাগ সারা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে না। তবে অন্য একটি মেষ বা ছাগের মতো এক শতাংশ উট বা গরু যথেষ্ট হবে, এটা হচ্ছে অন্য একটা মত, যে যেমন একটা ছাগল গোটা পরিবারের থেকে যথেষ্ট হয় তেমনি তারই সমপরিমাণ মূল্যের একটা ভাগ গরুর ভাগ সেটাও গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। আর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, দেখেছেন আপনারা জানেন সৌদি আরবে বড় ফকিহ, তিনি বলছেন একটা ছাগল যদি তার তরফ থেকে এবং তার পরিবারের পক্ষে যথেষ্ট হয়, তাহলে সাত ভাগের এক ভাগও তার পরিবার এবং তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে এবং তার পরিবার থেকে যথেষ্ট হবে। তারপর আরেক জায়গায় বলছেন, এটা হচ্ছে শারহুল মুমতে আছে এখানে সপ্তম খণ্ড 462 পৃষ্ঠায়, তিনি আরেক জায়গায় বলছেন ফাইজা কুলনা বিসানি কুলনা ইজা কানাতি শাতু তুজজিউ আনির রাজুল ওয়া আহলি আহলি বাইতিহি ফি সওয়াব ফাকাযালিকা ইউজজিউ সুবউল বুদনা সুবউল বাদনা ওয়া সুবউল বাকারা আনহু ওয়া আন আহলি বাইতে। যদি একটা ছাগল তার তরফ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, তাহলে সাত ভাগের এক ভাগ গরু বা উঁটও তার তরফ থেকে এবং তার পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে, আর এটাই হচ্ছে ঠিক। একটা ছাগল অথবা এক সপ্তমাংস গরু বা উট কেন বলা হয় যে দামে এক, এটা এর মানে বাজেট একই, কাছাকাছি, একরকম না হলেও কাছাকাছি। সুতরাং যদি দাম হিসাবে কাছাকাছি হয় তাহলে সওয়াব হিসাবে কাছাকাছি হওয়া এটা হচ্ছে যুক্তিযুক্ত, অযৌক্তিক নয়। তবে একটি পরিবারের তরফ থেকে এক বা দুই ভাগ কোরবানি দেওয়ার চাইতে নিশ্চয়ই গোটা একটা দেওয়া উত্তম। আর একটা প্রশ্ন, একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে বা এক সাত ভাগের কোরবানি একটা লোকের টাকা হারাম, আপনি জানেন যে হারাম, কিংবা আপনি জানেন যে কোরবানির নিয়ত নেই গোশত খাওয়ার নিয়ত, কিংবা আপনার সাতজনের মধ্যে একজন কি দুজন বেনামাজি কিংবা মুশরিক মাজারি, তাহলে এই দুই এক ভাগ কবুল হবে না আপনি শিওর জানছেন, কারণ জানছেন হারাম টাকা কবুল হবে না, বেনামাজির কবুল হবে না, মুশরিকের কবুল হবে না, শিওর জানছেন। তো এক ভাগ দু ভাগ কি আপনার গোটা সাতটা ভাগই নষ্ট করে দেবে, না তাদেরই ভাগগুলো নষ্ট হবে কবুল হবে না, বাকি যারা শরীকে তাদের কবুল হয়ে যাবে, যুক্তি কি বলে? কোন কোন ফতোয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে, কোন কোন ফতোয়া রয়েছে, ফতোয়া আহসানুল বায়ান নাকি একটা ফতোয়ার হাওয়ালা দিয়েছে, কোন মাঝহাবি ফতোয়া হবে, সেখানে বলা হয়েছে যে একটা হারাম ভাগ সমস্ত ভাগকেই নষ্ট করে দেবে, মানে সাতজনের মধ্যে একটা খারাপ লোক ঢুকলেই সাত বাকি ছজনও খারাপ হয়ে যাবে। কিন্তু জরুরি না, এটা জরুরি না। তবে ওলামারা বলছেন যে জেনে শুনে এইরকম লোককে ভাগে ঢোকাবে না, অনেক সময় পারা যায় না, এক বাড়ির তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে একটা বেনামাজি, বলে বলে বলে নামাজ পড়ানো যায় না, তো তাকে আপনি কি করে বাদ দেবেন? বা ভাগ বাদ দিলে এখন মোরল সাহেব বলছেন, মাতবর সাহেব বলছেন আমাকে নিতে হবে, কি করবেন আপনি? যদি কোনো জায়গায় চাপে পড়ে এমন লোককে রাখতে বাধ্য হয়ে যান, তাহলে কি আপনার ভাগটাও আল্লাহর কাছে কবুল হবে না? এমন না, আপনার নিয়ত হিসাবে, আপনার হালাল মাল হিসাবে, আল্লাহ তাআলা আপনার তাকওয়া হিসাবে আর কুরবানি করলে ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাই না? লা ইয়ানাল আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে না গোশত পৌঁছায় না রক্ত, কি পৌঁছায় আল্লাহর কাছে? তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের হৃদয়, যার যার হৃদয় যেমন হবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক সেরকম হবে। আপনার তাকওয়া, আপনার হৃদয় কেমন আছে আমার হিসাব নেওয়ার দরকার নেই, আপনার সঙ্গে কার হিসাব হবে? আল্লাহর হিসাব হবে। তবে আপনি যদি হারাম খোর হন, আপনি যদি মুশরিক হন, বেনামাজি হন, আমি চেষ্টা করব যে আপনার সঙ্গে আমি যাব না, আপনার সঙ্গে পায়ে পা মেলাবো না, কারণ আপনার ব্যাপারটা হচ্ছে সন্দিগ্ধ, চেষ্টা করব। এখন যদি পারা না যায় তাহলে আপনার ইনশাআল্লাহ তার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। মাজমুআতু বুহুসুল ইসলামিয়া ফতোয়া, এখানকার ফতোয়া 62 খণ্ড 366 পৃষ্ঠায় এই ফতোয়া আছে যে সমস্যা হবে না। ব্যাস, তবে বললাম কি, যদি পারেন একে ভাগে ঢোকাবেন না। আর একটা প্রশ্ন, কোরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে? তার মানে আরেকটা প্রশ্ন, কোরবানি করার সময়ে যেমন একটা গরুতে সাতজন শরীক হওয়া যায়, আকিকা করার সময় একটা গরু দিয়ে কি সাতটা ভাগ করে তিনটে ছেলে মেয়ে, একটা একটা মেয়ে তিনটে ছেলে, তাই না, হবে? এই আকিকাতে কি এরকম ভাগাভাগি আছে? নাই। প্রথমত আকিকা দিতে হবে কোন পশু দিয়ে? ছাগল ভেড়া দিয়ে, ছাগল ভেড়া দিয়ে দেওয়া হচ্ছে সুন্নত। গরু দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, গরু দেওয়া হবে। যখনই কেউ গরু দিতে চাইবে তখনই জানবেন মতলব আলাদা, কেন ছাগল দিয়ে যেটা যথেষ্ট হয় সেটা গরু তুমি দেবে কেন? কেন দেবে? আর তার মানেই তোমার দাল মেকুচ কালা হয়। যখন ছাগল যথেষ্ট ছিল তখন তুমি গরু দিতে চাইছো, তখন দাল মেকুচ, হাদিস তো বলা হয়নি যে যত বড় তত ভালো, ওগো তোমাদের আকিকা দাও, ছাগল দাও, কিংবা উট দেওয়া ভালো যেহেতু বিশাল একটা জানোয়ার, সে তো বলা হয়নি, উদ্বুদ্ধ করা হয়নি। আকিকা দাও দুটো ছাগল, একটা মেয়ে, মেয়ের পক্ষ থেকে একটা, দুটো আর ছেলের পক্ষ থেকে দুটো ছাগল দাও। যখনই গরু করব তখনই নিয়ত হবে কি? বড় বড়। হ্যাঁ, তো এই যে যদি এরকম নিয়ত হয় তা আকিকা হবে না, এ নয় যে গরু দিলে আকিকাই হবে না, তা না, গরু দিলেও আকিকা হবে, কিন্তু ছেলের তরফ থেকে দুটো লাগবে, মেয়ের তরফ থেকে একটা গরু দিতে হবে, ভাগাভাগি চলবে না। কিন্তু দেশে আছে যে কোরবানির দিনেই আবার অনেকে কোরবানি দেয়, আবার দুভাগ ছেলের তরফ থেকে আকিকা দেয়, এটা যথেষ্ট নয়। তবে হ্যাঁ, কোরবানির সাথে একটি ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয়, যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানি ও আকিকার নিয়তে জবেহ করা। কোরবানি ও আকিকার জন্য পৃথক পৃথক পশু হতে হবে। অবশ্য যদি কোনো শিশুর আকিকার দিন কোরবানির দিনেই পড়ে এবং আকিকা জবেহ করে, তাহলে আর কোরবানি না দিলেও চলে। কিরকম কথা! মানে আপনি মসজিদে গেছেন, মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয় তাই না? কিন্তু কোন সময় পড়তে হয় না? যে সময় আপনি নামাজ পড়বেন, আপনি একটা নামাজ পড়ার উদ্দেশ্যে গেছেন, নামাজ পড়েই আপনি মসজিদে বসবেন, সেই সময় আলাদা করে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? না। আপনি আজানের সুন্নাত, আজানের পর যে সুন্নাত আছে বা জোহরের সুন্নাত পড়বেন আপনি, তো আপনার তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো দরকার নেই। এই যে জুমার দিনে জুমা পড়তে আসে অনেকেই তাহিয়াতুল মসজিদে, তো আপনি জুমার আগে যে সুন্নাত তাই যদি ডাইরেক্ট পড়তে লাগেন, তাহলে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? না। এরকম হজের ফতোয়া আছে, হজ করতে গিয়ে তাওয়াফে ইফাজা বলে যেটা মেন তাওয়াফ, যেটা না করলে হজই হবে না, সেই তাওয়াফটা করেই যদি আপনি সাই করে আপনি মক্কা ছাড়েন, তাহলে কি বিদায় তাওয়াফ কি আলাদা করে করতে হবে? জরুরি না। এইরকমই যদি আপনার আগামী কোন দিন কোরবানি, আজ এবছরে রবিবার, আমাদের সৌদি আরবে রবিবার কোরবানি হচ্ছে তাই তো, আপনার ছেলের জন্ম হয়েছে মনে করুন শনিবার, শনিবার ছেলে জন্ম হলে আপনাকে কোন দিনে কোরবানি লাগবে? ও না, সোমবার জন্ম হলে তাই তো, সোমবার জন্ম হলে সপ্তম দিন পড়ছে রবিবার তাই তো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, ও ছ দিন হচ্ছে তো, সোমবার জন্ম হলে সোমবার আট দিন আর সপ্তম দিন হবে রবিবার। তো কোরবানির দিন যদি সপ্তম দিন হয় মোট কথা, আর ওই দিনে আপনার আকিকা দিতে হবে, ওই দিনে আপনাকে কোরবানি দিতে হবে, তাহলে কি আলাদা করে আলাদা কোরবানি দিতে হবে, নাকি শুধু ছেলে হয়েছে আপনার দুটো আকিকা দিলেই হবে? ওলামারা বলছেন যে শুধু যদি আকিকা জবাই করেন তাহলে আর কোরবানি দিতে হবে না, জরুরি না, আলাদা করে দিলে ভালো কথা, দিলে ভালো কথা বেশি সব, কিন্তু না যদি দেন তাহলে তাতে সমস্যা নেই। কিন্তু কোরবানির সাথে আপনি শরীক হয়ে ভাগে কি আকিকা দেবেন তা চলবে না। যেমন দুটো গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট, নাকি আলাদা আলাদা দুটো গোসল করতে হবে? কি রকম মনে করুন দুটো গোসলের কারণ হয়েছে, একটা জুমার গোসল একটা হচ্ছে ফরজ গোসল, তো আগে ফরজ গোসলটা করবেন আবার খানিক পরে জুমার গোসলটা করবেন, নাকি একটা গোসল যথেষ্ট? একটা গোসলই যথেষ্ট। যেমন জুমার দিনে ঈদের নামাজ পড়লে আর জুমার না পড়লেও হবে, বিদায়ের সময় বললাম হজের তওয়াফ কথা বললাম, মসজিদে প্রবেশ করে জোহরে সুন্নত তাহিয়াতুল মসজিদে না পড়লেও হবে, ইত্যাদি। তেমনি কোরবানি ব্যাপারটা বললাম, আকিকা না, আকিকা দিলে কোরবানি না দিলেও চলবে, কিন্তু তার মানে এই নয় যে ভাগাভাগি করা যাবে। আকিকার বিধান কোরবানির মতো হলেও আকিকার পশুতে ভাগাভাগি যথেষ্ট নয়। সুতরাং একটি উট বা গরু দুই তিন চার পাঁচ ছয় বা সাতটি শিশুর তরফ থেকে আকিকা যথেষ্ট হবে না, যেহেতু প্রথমত কোরবানির মতো আকিকার বিধানে ভাগাভাগি বর্ণিত হয়নি, অথচ ইবাদত সমূহ প্রমাণ সাপেক্ষ। দ্বিতীয়ত আকিকা হল জানের ফিদিয়া স্বরূপ, আর ফিদিয়াতে ভাগাভাগি হয় না, যেহেতু একটি জানের বিনিময়ে একটি জানই বা দুটি জান প্রয়োজন। ব্যাস। আর একটা প্রসঙ্গ, মৃত ব্যক্তির তরফ থেকে পৃথক কোরবানি করা এটা কি বিধেয়? মানে আপনার বাবা মারা গেছে বা দাদা মারা গেছে, তার তরফ থেকে একটা কোরবানি দিচ্ছেন, চলবে? এটা বিধেয় নয়, বরং আপনি যে কোরবানিটা দেবেন সেই কোরবানির সওয়াবে মৃত ব্যক্তিকে সওয়াবে শরীক করে নেবেন, বলবেন আল্লাহুম্মা হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়্যান ওয়া মাইতান, বাংলাতে বলবেন যে আল্লাহ এই কোরবানিটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু আলাদা করে যদি আপনি দিতে চান যে আব্বাজান আমার মারা গেছেন, কবরে কি অবস্থায় আছেন, আমি আব্বাজানের জন্য একটা কোরবানি দেব, তাহলে দিতে পারেন, আপনি দিতে পারেন, এটা হবে কি হবে সাদকা, এটা হবে সাদাকা। আর তার গোশত আপনি খেতে পারবেন না, পরিবারের লোক খেতে পারবে। তাদেরকে দিতে হবে, মিসকিনদেরকে বিলিয়ে দিতে হবে। আর যারা ভুল করে, কিছু মানুষ আছে কোরবানি দিতে ভুল করে, আমরা এখানেই কোরবানি দিয়েছি থাকতে, একজন বলল ভাই আমার কোরবানিটা জবাই করে দেন হুজুর, হুজুর মানুষ এই যে বলে না মোল্লা, মুরগির পাছায় তেল হলে মোল্লার দর দিয়ে রাস্তা করে, তো মোল্লাই খালি মুরগি জবাই করে নাকি? সমাজে কথা প্রচলিত আছে যেন মনে হয় মোল্লারাই খালি মুরগি জবাই করে। মোল্লাদের কাছে কেন যায় মুরগি জবাই করতে, কেন যায়? তো তারা জানে দোয়া কি পড়তে হয়, কিভাবে করতে হয়, আর আমরা হুজুর সাধারণ মানুষ, ঠিক আছে। তো বলল যে জবাই করব, আমি তার নামটা কি নামে দেবো, কিভাবে দেবো? বলছে আমার মেয়ের নামে দেন। মনে করুন মেয়ের নাম হচ্ছে শামিমা, কোরবানিটা হবে শামিমা, তো যার দুটো ছেলে আছে এবং স্বামী স্ত্রী আছে, আর মেয়েটার নাম শামিমা, দিয়ে একটা ভেড়া দিল। তো আমি বলে দিলাম ভাইস আল্লাহুম্মা তাকাব্বাল মিন শামিমা বিনতে ফুলানা ফুলান বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা কি জ্ঞানীর কাজ হলো না বোকার কাজ হলো? বোকার কাজ না, জ্ঞানীর কাজ কি হতো? সে নিজের নামে করাতো এবং পরিবারের পরিবারকে সবে শরীক করে নিত, ও শামিমাও পেত, শামিমার মাও পেত, দুই ভাইও পেত, বাবাও। আল্লাহ আকবার, বিশাল জিনিসটাকে আমরা কি করে দিই, সংকীর্ণ করে দিই। তেমনি অনেক লোক আছে নিজের তরফ থেকে কোরবানি না দিয়ে দাদা জানের নামে কোরবানি দেয়, এটা বোকা না? অনেক মানুষ আছে নিজের তরফ থেকে দেয় না, অথবা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেয়, আছে নাকি এরকম বিধান? রাসূলের নামে কোরবানি দিতে হবে, আছে, সমাজে প্রচলিত আছে, কিন্তু বিধান আছে না নেই? রাসূলকে বলেছেন আমার নামে কোরবানি দাও, রাসূল কি বলেছেন? আমার নামে আহা দরুদ পড়ো, দরুদ পড়ো। এইভাবে আজকে জুমার দিন তাই না, বেশি বেশি দরুদ পড়ো, আল্লাহ রাসূল বলেছেন দরুদ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত যাওয়ার জন্য রহমতের জন্য মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ওয়াদা দিয়েই রেখেছেন, কিন্তু তবুও এটা আমাদের ভালাইর জন্য পড়ব। আমরা যদি দরুদ পড়ি, একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত পাব, আর কোরবানি দিলে কি পাবো, আছে কোনো বিধান? মা বাবার জন্য নামাজ পড়ো, রাসূলের জন্য নামাজ পড়ো, আছে নাকি বিধান? রোজা রাখো, বিধান নাই, বিধান থাকলে আলাদা কথা। তো এ হচ্ছে কিছু বোকা মানুষ যারা নিজে কোরবানি না দিয়ে মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়, রাসূলের নামে কোরবানি দেয় ইত্যাদি। এরা আল্লাহ তাআলার সীমাহীন করুণাকে সংকীর্ণ করতে চায় এবং অনেক মানুষ নিজেকেই বঞ্চিত করতে চায়। উচিত হলো নিজের নামের সাথে জীবিত মৃত অন্যান্য আত্মীয় পরিজনকে কোরবানির নিয়তে সামিল করা, যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি যবেহ করার সময় বলেছেন হে আল্লাহ এই কোরবানি মুহাম্মদের তরফ থেকে এবং মুহাম্মদের বংশধরের তরফ থেকে, সুতরাং তিনি নাম প্রথমে নিয়েছেন এবং পরে সেই সঙ্গে বংশধরকেও সামিল করেছেন। আরো একটা বর্ণনা আছে যে আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দেয়নি তার পক্ষ থেকে, বুঝতে পারছেন? তো সওয়াবে শরীক করে নেওয়া যাবে, সেটা অনেক প্রশস্ত বিষয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এসব বোঝে না, ফলে নিজেকে সংকীর্ণতায় ফেলে, যা মোটেই বৈধ না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দেন। দেখুন ঝগড়া করার কিছু নেই, এতে মারামারির কিছু নেই, এতে চ্যালেঞ্জ করার কিছু নেই, কোন বাপের বেটা আছে, কে মায়ের দুধ খেয়েছে, কি দরকার আছে সামান্য জিনিস কিনে মারামারি করার? আর যারা বেনামাজি, যারা ধর্মের অন্যান্য বিষয় মানে না কিন্তু কোরবানির জন্য মারামারি করে, আপনারা নিজেই বুঝতে পারছেন কি জন্য। যেখানে পান ভোজন আছে, খান পান ভোজন আছে, সেখানে এরা খুব আগে আগে থাকে। এক শ্রেণীর মানুষ দেখবেন নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, জলসা করেন, দেখেন জলসাতে আগে আগে নেতৃত্ব দেবে, খুব ছোটাছুটি, চাঁদা করা, এ করা, লাইটিং করা, আর না স্টেজ সাজানো, দেখবেন বেনামাজিরাই আগে এইসব করছে। কেন বলুন তো? একটু আনন্দ থাকে, একটু ফুর্তি থাকে, তো একটু ফুর্তি করে নি, এইটা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তো আমাদের তো এই ধর্মে তো ধর্মের নামে ফুর্তি নেই, তো যেটুকু আছে সেইটুকুকেই আমরা বাড়াবে, এরকম বাড়াবাড়ি করা উচিত না। আর আলেম ওলামারও উচিত যে এই শ্রেণীর ফতোয়াগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা, চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ ছড়া, এসব ঠিক না। যদি মতভেদ আছে মেনে নেন বাস, একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি করা মোটেই ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ফরজকে ফরজ মনে করি, সুন্নতকে সুন্নত মনে করি, আর একটাকে অপরের উপরে প্রাধান্য না দিই। টুপি পরা নিয়ে বাড়াবাড়ি করব আর পাছায় কাপড় নেই, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।